বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়ে জীবকে রূপ কথা নাচে নাচ, আমুলের কোলে জলে জলকি জলে হারিয়েছি কান শুনকি, জানলায় গল্পের কথা জমে চোখের খয়ে আবে, যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ, আমি কি আমাকে হারিয়েছি বাকি রূপ কথা নাচ নাচ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বিতর্কিত এলডোরাডো প্রজেক্ট সাইটের সামনে। মেহরা গ্রুপ